তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল, তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। যখন অন্ধকারে ছেয়েছিল এই পৃথিবীর সব, ওগো পুষ্প তুমি ছড়িয়ে দিলে মন মাতা সৌরভ। তুমি আমার নবী প্রাণের রবি প্রাণের আওয়াজ বুল, তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে, তুমি সভ্যতারি জাললে আলো ধরণী মাঝে। তুমি আল্লে বাহার সূর্য নাহার বাসন্তী সাজে, তুমি সভ্যতারি জাললে আলো ধরণী মাঝে। তুমি প্রেমের নবী ধ্যানের ছবি সবার প্রেমাকুল, তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস্প, পড়ে জিন পরিও দুরুদ তোমার প্রিয় মুহাম্মদ। তুমি শ্রেষ্ঠ নবী ফুল সুরভি প্রভুর প্রেমাস্প, পড়ে জিন পরিও দুরুদ তোমার প্রিয় মুহাম্মদ। তুমি স্নেহের ছায়া মায়ার কায়া রহমতের রাসূল, তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া, আর দিনের তরে অকাতরে সয়েছো আঘাত। তুমি পথ ভোলারে পথ দেখাতে দিয়েছো দাওয়া, আর দিনের তরে অকাতরে সয়েছো আঘাত। তোমায় কাছে পেতে ছোঁয়া পেতে হৃদয়টা ব্যাকুল, তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তুমি জষ্টি মুকুল মিষ্টি বকুল বৃষ্টি ভেজা ফুল, তুমি আলোর মিনার নূর মদিনার জান্নাতি বুলবুল। তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল, তুমি বৃষ্টি ভেজা ফুল। তোমারি আশিকান বারে বারে যায় মদিনা, রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা রাসূল। তোমারি আশিকান বারে বারে যায় মদিনা, রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা রাসূল। তোমারি আশিকান বারে বারে যায় মদিনা, খোদার দিদার পেতে ওসিলা আসো শুধু তোমার স্মরণ। গুণারাশি ক্ষমা করে মোদেরে তুমি করবে বড়, খোদার দিদার পেতে রসিলা শুধু তোমার স্মরণ। গুণারাশি ক্ষমা করে মোদেরে তুমি করবে বড়, তোমার শাফায়াত ছাড়া মোদের কোনো নাই কই উপায়, নাই কই উপায়। রাসূল তোমারে আশেকান বারে বারে যায় মদিনা, রওজা পাকের পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। তোমায় মেনে চলে যারা শুধু তারাই প্রিয়, তোমাকে যে ভালোবাসে সাফায়া তুমি তাদের দিও। তোমায় মেনে চলে যারা শুধু তারাই প্রিয়, তোমাকে যে ভালোবাসে সাফায়া তুমি তাদের দিও। রসুল পাকে মধুর বাণী, রসুল পাকে মধুর বাণী, হৃদয় আমার গায় যে সদা, গায় যে সদা। রসুল তোমারি আশেকান বারে বারে যায় মদিনা, রওজা পাকে পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। রাসূল তোমারি আশেকান বারে বারে যায় মদিনা, রওজা পাকে পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। রওজা পাকে পাশে দাঁড়িয়ে প্রাণ ভরে সালাম জানা। বিসমিল্লাহ বলিয়াই আমি শুরু করলাম ভাই, হাজার হাজার দুরুদ পড়লাম সোনার মদিনায়, সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে। এই দুনিয়া মিছে মায়া ধোকাবাজির ঘর, আপন আপন করছো যাদের তারা সবাই পয়র, সব ছাড়িয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে। অনেক কিছু করিয়াছো ফিকিরও করিয়া, বালাখানা স্ত্রী পুত্র সকলে ছাড়িয়া, সময় হলে পরাণ পাখি যাইবে উড়িয়া দোস্ত হে। এই দুনিয়া জুসে রে ভাই আনন্দেরই মেলা, সেই মেলাতে আইসা পড়ছো কত রঙের খেলা, পশ্চিমে তাকাইয়া দেখো দুই বাজায় তোর বেলা দোস্ত হে। ডুবে যাবে জীবন রবি আসবে নায়ার ভোর, সময় হলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ চোর, শূন্য খাতা পেলে পাখি যাইবে অচিনপুর দোস্ত হে। বরই পাতা গরম জলে গোসল করাইয়া আপন জনে দিবে সাদা কাপড় পরাইয়া চার জনে তেল লইয়া যাইবে কান্দিয়া কান্দিয়া দোস্ত হে দলে দলে লোকজন আসবে জানাজার লাগিয়া মাটির ঘরে নামাইবে জানাজা পড়াইয়া একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দোস্ত হে কবরেতে রাখার পরে আসবে দুই ফেরেশতা দুনিয়াতে কি করেছো করিবে জিজ্ঞাসা সঠিক উত্তর দিলে হবে শান্তি সুখের বাসা দোস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্প এসে দংশন করবে হাদিসেতে পায়াই যে জায়গায় সাহায্য করার আপন কেহ নাই দোস্ত হে এখনো তো সময় আছে হও না হুঁশিয়ার দমে দমে জপরে মন নাম তিয়ালায়ার এই নামের উসিলায় সেদিন হইয়া যাই ব্যাপার দোস্ত হে বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি তব দিদারে হব ধন্য তখন আমি শূন্য দেহ যখন লুটাবে ধুলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নীরে চলে গেছে কত নবী ওলি ছিল ধরার মাঝে সবাই আপন নীরে চলে গেছে আমিও তো পাব না ছাড়া পৌঁছে যাব জীবনের মোহনায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাঝার ছিল কত আদরের মা বাবা আমার কেমন আছেন তারা কবর মাঝার সে খবর আজও আজানা আমিও তো চলে যাব বেলায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা হে প্রিয় রাসূল কত বন্ধু স্বজন ছিল জমিদারি অপরূপা বধূ যাবে সবাই ছাড়ি কত বন্ধু স্বজন ছিল জমিদারি, অপরূপা বধু যাবে সবাই ছাড়ি। মোরে গহীন কবরে ফেলে হায়, সেই মহামুসিবতে ভুল না আমায়। বিদায় বেলায় বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল তব দিদারে হব ধন্য তখন আমি, তব দিদারে হব ধন্য তখন আমি, শূন্য দেহ যখন লুটাবে ধুলায়। বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার দয়ায় তোমার মায়া, তোমার দয়ায় তোমার মায়া, ছুঁয়ে ছুঁয়ে যায় যে প্রতীক্ষণ, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, বিন্দু বিন্দু যদিও কণা কি যে মোহময় তার করুণা, বিন্দু বিন্দু যদিও কণা কি যে মোহময় তার করুণা, বৃষ্টি ঝরার আগে দোলা দিয়ে যায়, বৃষ্টি ঝরার আগে দোলা দিয়ে যায়, সে কোন মায়া বিশীতল সমীরণ, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, সাগর বুকে সে তো ঢেউয়ের দামাম, ভীতির মাঝে সে কি নয়নাভিরাম, সাগর বুকে সে তো ঢেউয়ের দামাম, ভীতির মাঝে সে কি নয়নাভিরাম, পাথর নুড়ির সে কি মুস্কি হাসি, পাথর নুড়ির সে কি মুস্কি হাসি, সূর্যকে ডেকে যায় করতে আপন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, আকাশের গা ঘেঁষে পাহাড় চূড়াম, তোমার প্রেমে যেন আত্মহারা, আকাশের গা ঘেসে পাহাড় চূড়া, তোমার প্রেমে যেন আত্মহারা, তোমার কদম যেন ছুঁয়েছে প্রায়, তোমার কদম যেন ছুঁয়েছে প্রায়, সে যে এক অবলা সৃষ্টি কথন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার দয়ায় তোমার মায়ায়, তোমার দয়ায় তোমার মায়ায়, ছুঁয়ে ছুঁয়ে যায় যে প্রতিক্ষণ, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন, তোমার রহমের শিশির কণায় বারে বারে সিক্ত হয় মন। রহিম জানে আসি আসি মাওলার দরবারে, আল্লাহ থালাইও নামুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানে আসি আসি মাওলার দরবারে, আল্লাহ থালাইও নামুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ থালাইও নামুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার ওই কথা ছিল নিয়া নেকির বোঝা, বাইগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার ওই কথা ছিল নিয়া নেকির বোঝা, বাইগ্য দোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামি রই শিকার উক্তি কমা পাবার তোরে, আল্লাহ থানাইও নামুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ থানাইও নামুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানি আসি আসি মাওলার দরবারে, আল্লাহ থালাইও নামুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ থালাইও নামুরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। জানি আমি মহাদোষী বহু গুনাহগার, তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার। ক্ষমা করিলে মুরে কেবা জিজ্ঞাসিবে তুরে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি মাওলার দরবারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে গুণী কিংবা দোষী হই থব তোমার দাস তুমি চালাকার কাছে করব কুমারাস গুণী কিংবা দোষী হই থব তোমার দাস তুমি চালাকার কাছে করব কুমারাস মাওলা চালা তওবা কবুল কে করিতে পারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি মাওলার দরবারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে হই না কেন অসীম পাপি মহা গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার হই না কেন অসীম পাপি মহা গুনাহগার তুমি কিন্তু সবার বড় আল্লাহু আকবার তুমি ছাড়া কোথায় যাব কে আছে পরপারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে রহিম জানি আসি আসি মাওলার দরবারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে আল্লাহ থাড়াইও না মুরে তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোড়ে কোন সুতোয় হে রাসূল বুঝি না আমি রেখেছ বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছ বেঁধে মোড়ে কোন সুতোয় জানি না গো মনে এমন করে হৃদয়ে গড়ে গেছো বুঝি নামি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তোমার নামে আনন্দে দোলি তোমার নামে দুনিয়া ভুলি কি জাদু রাখায় নামেতে তোমার নামে আনন্দে দোলি তোমার নামে দুনিয়া ভুলি কি জাদু রাখায় নামেতে খোদার পরশে যে নাম মারোশে খোদার পরশে যে নাম মারোশে নাম মোহাম্মদ শুধু মধুময় হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতি কুলালোমে শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক স্বার্থবিহীন ছিলে চিরদিন তুমি ইনসাফের প্রতি কুলালোমে শ্রেষ্ঠ নিয়ামত তুমি যে প্রাণের অধিক তুমি প্রিয়তম আমেনার নন্দন কুল মুসলিমে হৃদয়ে স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার তুমি প্রিয়তম আমেনার নন্দন কুল মুসলিমে হৃদয়ে স্পন্দন তুমি বিনে সবই অন্ধকার থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান থাকিতে দেহে প্রাণ তোমারি সম্মান দেব না লুটাতে ধুলোই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় জানি না গোপনে কেমন করে হৃদয়ে গড়েছো প্রেমের বলই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয় তুমি রেখেছো বেঁধে মোড়ে কোন সুতোয়। জিতে হবে খালি হাতে জিতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা সাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা আজকে তুমি যাদের লাগি শুধুই পাগল পারা যেতে হবে একা একা কেউ যাবে না তা ধরে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা তিন দিনে রে ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ছয় বেহারার পালকি যে দিন আসবে রে তোর দ্বারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে যারে যারে ছয় বেহারার পালকি যে দিন আসবে রে তোর দ্বারে বন্ধু বান্ধব আপন যারা কাঁদবে সাজনা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে চলছো দম্ভ ঘরে খোদার দেয়া জীবন যৌবন আজকে পুঁজি করে ভুলে গিয়ে সেই খোদাকে চলছো দম্ভ ঘরে চূর্ণ হবে দম্ভ সবই চূর্ণ হবে দম্ভ সবই সেদিন যে দূর না ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই কোথায় লইবে বাড়ি কোথায় নিবি দুনিয়ারি মোহে পড়ে ভুলে গেছো সবই কোথায় লইবি বালাখানা বাড়ি কোথায় নিবি তিনটা টুকরা সাদা কাপড় তিনটা টুকরা সাদা কাপড় হেতু হবে পাওনা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বিছানা যেতে হবে খালি হাতে যেতে হবে খালি হাতে সঙ্গে কিছুই যাবে না ছাড়ে তিন হাত জায়গা পাবি পাবি না রে বেল নবীর নূর নবীর আগমনে কাটে দুঃখ কবিষাদ। আমি নারকুলে এলো পূর্ণিমার চাঁদ, গুলবাগে বুলবুল ও বিরত মশগুল, আসিলেন রাসূল নামে মুহাম্মদ। আমি নারকুলে এলো পূর্ণিমার চাঁদ, আমি নারকুলে এলো পূর্ণিমার চাঁদ। মসজিদের ওই পালকি যে দিন, মসজিদের ওই পালকি যে দিন, আসবে রে তোরে দরজায় শূন্য হাতে, যেতে হবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। মসজিদের ওই পালকি যে দিন, মসজিদের ওই পালকি যে দিন, আসবে রে তোরে দরজায় শূন্য হাতে, যেতে হবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। বাজার থেকে কিনে আনবে ওই সাদা কাফন, গরম পানি গোসল দিবে শেষবারের মতন, বাজার থেকে কিনে আনবে ওই সাদা কাফন, গরম পানির গোসল দিবে শেষবারের মতন, নতুন সাজে সাজাইবে, নতুন সাজে সাজাইবে, দিতে জন মেরি বিদায় শূন্য হাতে, যেতে হবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। মসজিদের ওই পালকি যে দিন, মসজিদের ওই পালকি যে দিন, আসবে রে তোরে দরজায় শূন্য হাতে, যেতে হবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। ছেলে মেয়ে কাঁদিবে হাই রে গড়াগড়ি করে, কোথায় চলে যাও গো আবু আমাদেরকে ছেড়ে, ছেলে মেয়ে কাঁদিবে হাই রে গড়াগড়ি করে, কোথায় চলে যাও গো আবু আমাদেরকে ছেড়ে, প্রাণের প্রিয় তোমা কাঁদিবে, প্রাণের প্রিয় তোমা কাঁদিবে, কাঁদিবে জনম দুঃখী মাই, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পরপারের ঠিকানায়। মসজিদের ওই পালকি যে দিন, মসজিদের ওই পালকি যে দিন, আসিবে রে তোরে দরজাই, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়। পাড়া পড়শি আসিবে সবাই দেখিতে আমার লাশ, সাজাইতে তোমার বাসরি কাটিবে ঝাড়ের বাস, পাড়া পড়শি আসিবে সবাই দেখিতে তোমার লাশ, সাজাইতে তোমার বাসরি কাটিবে জারের বাস, কেউ যাবে কবর খুঁড়িতে, কেউ যাবে কবর খুঁড়িতে, পাশে বাগানের কিনারায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়। মসজিদের ওই পালকি যেদিন, মসজিদের ওই পালকি যেদিন আসিবে রে তোরে দরজায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়। স্বজনেরা সবাই মিলে জানাজা পড়ায়ে, কেঁদে কেঁদে নামাইবে অন্ধকার কবরে, স্বজনেরা সবাই মিলে জানাজা পড়ায়ে, কেঁদে কেঁদে নামাইবে অন্ধকার কবরে, মাটির ঘরে শোয়াইবে, মাটির ঘরে শোয়াইবে, মাটির ওই না বিছানায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়। মসজিদের ওই পালকি যেদিন, মসজিদের ওই পালকি যেদিন আসিবে রে তোরে দরজায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়, শূন্য হাতে যেতে হবে পর পারের ঠিকানায়। মদিনা মদিনা ও মদিনা তোমায় ভুলতে পারি না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, কি করে ভুলব তোমায় বলো না বলো না, তোমার বুকে শুয়ে আছে যে জনা, যাকে সৃষ্টি না করিলে আমার রবানা কিছুই সৃষ্টি করতো না, ও মদিনা তোমায় ভুলতে পারি না, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাব আমি দোজাহান, তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাব আমি দোজাহান, যাহার নামে না নিলে ও কবুল হয় না তোমার বুকে শুয়ে আছে জীবনা যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে কি করে কি করে ভুলব তোমায় বল না বল না তোমার বুকে শুয়ে আছে যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই সৃষ্টি করত না আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে আল্লাহর রাসূলকে প্রথম সৃষ্টি করে রে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরে বন্ধুর সামনে দরুদ পড়েন ও মদিনা বন্ধুর সামনে দরুদ পড়েন আল্লাহ এক জনা তোমার বুকে শুয়ে আছে যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না তোমার বুকে দয়াল নবী মায়ার নবী প্রেমের নবী নূরের নবী আছেন বলে ওরে মদিনা নামটি তাই আসে কেড়ে দিলে তোমার বুকে দয়াল নবী আছেন বলে মদিনা নামটি তাই আসে কেড়ে দিলে তোমায় দেখার লাগি লাগি লাগি ও মদিনা তোমায় দেখার লাগি মুদ কত বাসনা তোমার বুকে শুয়ে আছে যেই জনা যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমায় ভুলতে পারি না কি করে কি করে কি করে কি করে কি করে ভুলব তোমায় বল না বল না তোমার বুকে শুয়ে আছে যে জনা যাকে সৃষ্টি না করিলে আমার রবনা কিছুই সৃষ্টি করত না ও মদিনা তোমার মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একই দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একই দিন তো যাইবে পাখি উড়িয়া উড়িয়া একই দিন তো যাইবে পাখি ছাড়িয়া ছেলে মে ডাকিয়া বুকে নিবে তুলিয়া ছেলে মে ডাকিয়া বুকে নিবে তুলিয়া আদর করবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া আদর করবে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া একই দিন তো যাইবে পাখি উহুরিয়া উড়িয়া, একই দিন তো যাইবে পাখি উহুরিয়া উড়িয়া, ছেড়ে যাবি দুনিয়া ধন দৌলত রাখিয়া, ছেড়ে যাবি দুনিয়া ধন দৌলত রাখিয়া, আজরাইল তোর নিবে টানিয়া টানিয়া, আজরাইল তোর নিবে টানিয়া টানিয়া, আজরাইল কি দেখিয়া কলিজা যাইবি শুকাইয়া, আজরাইল কি দেখিয়া কলিজা যাইবি শুকাইয়া, সাত সাগরের পানি খাইলে পিপাসা যাইবে না যাইবে না, সাত সাগরের পানি খাইলে পিপাসা যাইবে না যাইবে না, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একই দিন তো যাইবে পাখি উহুরিয়া উড়িয়া, একই দিন তো যাইবে পাখি ছাড়িয়া, আলিমগণকে ডাকিয়া নিয়ম কানুন শিখিয়া, আলিমগণকে ডাকিয়া নিয়ম কানুন শিখিয়া, মুর্দাকে দিবেন গুসল করাইয়া করাইয়া, মুর্দাকে দিবেন গোসল করাইয়া করাইয়া, মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চুরিয়া, একই দিন তো যাইবে পাখি উহুরিয়া উড়িয়া, একই দিন তো যাইবে পাখি ছাড়িয়া। আকাশ যখন কালো হলো প্রাণ পাখিটা খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো, এ খাঁচাটার মূল্য শুধু এ খাঁচাটার মূল্য শুধু ওই পাখিটি ছিল, সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো, সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো, এ খাঁচাটার মিয়াদ কদিন কেউ তো জানে মিয়াদ কাদি কেউ তো যা। পাখি ঘিরে ফেলে ঘুর কালো এখা চাটার মূল শুধু এখা চাটার মূল শুধু ওই পাখিটি ছিল সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো রেখেছিলাম বুকের ভেতর কত যাতন করে খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো সোনার খাঁচা শূন্য হলো পাই কোথা তারি বলো তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরিলে কান্দিবে কয়জন যখন অন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তোরে ভুলবে আপন জন তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন তুই মরি কান্দিবে কয়জন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কলালে তারা একদিন যাবে ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কোলাহলে তারা একদিন যাবে ভুলে তুই মরিলে কান্দিবে কয়জন, যখন অন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি খাবে। একদিন তোরে ভুলবে আপন জন, তুই মরিলে কান্দিবে কয়জন ও মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পারাইবে কাফন, এই জীবনের মায়া ছেড়ে যাবিরে মন পার পারে। যেই দিন রে তোর হইবে মরণ, এই দেহে পারাইবে কাফন, এই জীবনের মায়া ছেড়ে যাবিরে মন পার পারে। সামনে রবে হাসরের খান, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন যখন অন্ধার ঘরে শোয়াইবে মাটির দেহ মাটি হবে। একদিন তোরে ভুলবে আপন জন, তুই মরিলে কান্দিবে কয়জন ওরে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। বাড়ি মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর ভাবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর ভাবে রে বিছানা। মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। সাড়ে তিন হাত মাটির ঘরে রইবি একা একা, সঙ্গী সাথী কারা সাথে হবে না তোর দেখা। সাড়ে তিন হাত মাটির ঘরে রইবি একা একা, সঙ্গী সাথী কারা সাথে হবে না তোর দেখা। অন্ধকার ওই ঘরের কথা, অন্ধকার ওই ঘরের কথা, ভাব কি রে মনা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা, শেষ নিদানে মাটি যে তোর হবে রে বিছানা। মাটি হবে আসল বাড়ি, মাটি হবে আসল বাড়ি, মাটি শেষ ঠিকানা শেষ নিদানে ম।